الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منكم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين যাবতীয় প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত তার শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। পৃথিবীতে মানুষ এসেছে আল্লাহর নির্দেশে, যাবে আল্লাহর নির্দেশে। পৃথিবীতে তার বসবাস আল্লাহর দেওয়া নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত। ঔষধ তৈরির কারখানায় যেমন ঔষধের প্যাকেটে লিখে দেওয়া হয় যে এই ঔষধের এক্সপায়ারি ডেট অর্থাৎ মেয়াদ উত্তীর্ণ কাল হচ্ছে 3 বছর অমুক তারিখ অমুক দিন, অমনি করে যখন আমরা আমাদের মায়ের গর্ভে এসেছি তখনই 120 দিনের মাথায় আমাদের তকদিরে লিখে দেওয়া হয়েছে আমরা এই পৃথিবীতে এতদিন থাকব। সে লেখাটা আমরা টের পাই না, কিন্তু আল্লাহর কাছে আছে। ঔষধে যেমন বলে দেওয়া হয় এই ঔষধ খেলে এই এই উপকার হবে, আমাদেরকেও ঠিক আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন কোন কোন কাজ আমরা করবো সে কাজটা আমরা সেইভাবেই করব। ঔষধের যেমন ক্রিয়া আছে প্রত্যেকটা মানুষের তেমনি দুনিয়াতে ক্রিয়া আছে, কাজ আছে। এমনকি নিকৃষ্ট সৃষ্টির সাপ যা কোনো কাজে লাগে না বলে আমরা মনে করি, যা দেখলে ভয়ে পালিয়ে যায়, ও সাপেরও সৃষ্টির পিছনে একটা কল্যাণ আছে। ওই সাপের বিষ না খেলে আপনার সাপে কাটা রোগীর ওষুধ হয় না, সারে না। প্রত্যেকটা জিনিসের মধ্যেই আল্লাহ পাকের পক্ষ থেকে কল্যাণ নির্ধারিত আছে, বান্দা না জানি অনেক সময় অনেক আজেবাজে ধারণা মন্তব্য করে থাকে। মুশকিল হল এই যে আমরা যে এখানে এসেছি, কেউ আমাদেরকে পাঠিয়েছে, এই বিশ্বাস নিয়ে মানুষের মধ্যে মতভেদ আছে। ফলে পৃথিবীতে একদল মানুষ তারা বলে আমরা অটোমেটিক এসেছি, অটোমেটিক চলে যাব, নিজের স্বাধীন ইচ্ছা মতো কাজ করব, এখানে কোনো আমার বাধা দেওয়ার কেউ নাই। নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমুস্তাকিনি, আমরা এখানেই মরবো, এখানেই বাঁচবো, আমরা কোনো কিছু একদিন করি না। আরেকদল মানুষ বলে ওমা ইহুল একুনা ইল্লা দাহর, আমাদেরকে জমানায় শেষ করবে, কোনো আল্লাহ তাআলা কেউ নাই আমাদের শেষ করার মতো। এই মত সবসময় এই মতবিরোধ চলতেই আছে, থাকবেই, যতদিন পৃথিবী থাকবে ততদিন মানুষ এগুলো গোলমাল করবেই। এর মধ্যে থেকেই ইল্লামার রাহেমা রব্বক, তোমার প্রভু যার উপর রহম করেন সেই কেবলই মতভেদ থেকে বেঁচে থাকবে, যারা জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে। আমরা জান্নাত চাই, পরকালে বিশ্বাস করি বলেই কিন্তু আমরা ইসলাম কবুল করেছি, এবং সেই স্বার্থেই আমরা দুনিয়াতে যাবতীয় কাজকাম আমরা করে থাকি। মানুষকে সবসময় আল্লাহমুখী করে রাখার জন্য এবং আল্লাহর অনুগত করে রাখার জন্য যুগে যুগে আল্লাহ পাক নবী রসুল পাঠিয়েছেন, এবং প্রত্যেক নবী রসুলের সঙ্গে একদল হাওয়ারি সনিষ্ঠ অনুসারী ছিল। তাদের চলে যাওয়ার পরে আস্তে আস্তে ওই আন্দোলনটা দুর্বল হয়ে গেছে। আমাদের রসুল চলে গেছেন, তিনিও বলে গেছেন, দেখো আমি চলে যাচ্ছি কিন্তু আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলামরা থাকলো, তারা নবীদের ওয়ারেস, তারা আমাদের দিনটাকে ধরে রাখবে, মানুষের কাছে সেটা প্রচার করবে। বাল্লাগু আন্নি আলা ওয়ায়া, একটা আয়াত যদি তোমরা জানো ওটা প্রচার করে দাও, কারণ আত্মনবী আসবে না। এখানেও বিগত নবীদের যে সমস্যা ছিল, বিগত নবীদের উম্মতগুলোর যে সমস্যা ছিল, আমাদের নবীর উম্মতের একই সমস্যা। লাতার কাবুন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, আল্লাহ রাসূল বলছেন অবশ্যই অবশ্যই তোমরা তোমাদের পূর্ববর্তী উম্মতগুলোর অবস্থা প্রাপ্ত হবে। আমাদের ভাগ্য সেটাই হয়েছে। ইহুদি নাসারা আলেমরা যেভাবে বা তাদের সমাজ যেভাবে বিশৃঙ্খল ছিল, আমাদের সমাজ ঠিক তেমনি বিশৃঙ্খল। এরপরও শৃঙ্খলার জন্য চেষ্টা নিতে হবে, এরপরও মানুষকে চূড়ান্ত সত্যের রাস্তা দেখাতে হবে, একদল লোক থাকবেই। লা তাযাল উকবাইহুম মিন উম্মতি যাহিরিন আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাতা ইয়াতিয়া ইয়াউমুল কিয়ামাহ হুম কাযালিক, চিরদিন ওর উম্মতের মধ্যে একটা দল থাকবে যারা মানুষকে হকের পথে দাওয়াত দিবে, এবং তারা এই পথে সবসময় জাহেরিন মনসুরিন বিজয়ী এবং সাহায্যপ্রাপ্ত থাকবে। লায়াজুর রহমান খাদালহম, মানুষ তাদেরকে ছেড়ে চলে যাবে কিন্তু তাতে তাদের কোনো ক্ষতি হবে না, তারা কাদের কাজ করেই যাবে। হাত্তা ইয়াতি ইয়াউমুল কিয়ামা, এইভাবে কিয়ামত এসে যাবে। এই হাদিসটি কাদের সম্পর্কে বলা হয়েছে, প্রখ্যাত মুহাদ্দিস ইমাম বুখারীর উস্তাদ ইমাম ইবনুল মাদিনি বললেন এরা হল আহলুল হাদিস। ইমাম বুখারীর আর এক উস্তাদ ইমাম আহমদ বিন হাম্বলকে জিজ্ঞেস করা হলো এই হাদিস সম্পর্কে আপনার মন্তব্য কি, কাদেরকে আল্লাহ পাক রসুলের কথাটা বলেছেন? তিনি পরিষ্কার বললেন, ইল্লাম ইয়াকুনু আহলুল হাদিস ফালা আকুনু ফালা আদরি মানহুম, যদি এরা আহলে হাদিস না হয় তা আমি জানি না তারা আর কারা। ইমাম শাফিকে জিজ্ঞেস করা হলো এই হাদিসের কারা কাদেরকে বলা হয়েছে, উনি বলছেন ইজা রায়তু আহলুল হাদিস আন্নি রায়তু রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যখন একজন আহলে হাদিসকে আমার দরজার সামনে দেখি, আমি যখন স্বয়ং আল্লাহ রসুলকে সামনে দেখি। কারণ কোরআন হাদিসের অনুসারী ব্যক্তি মাত্র বিজয়ী, তারাই মাত্র জান্নাতি হবে, আর সব জাহান্নামে চলে যাবে। যে কোরআন হাদিসে মানে সে কিসের মুসলমান? এখন আহলে হাদিস আন্দোলন সম্পর্কে অনেকের ধারণা কম, অনেকেরই ভাবেন অন্য অন্য মজহাব যেমন আছে এটা ঠিক অন্য একটা মজহাব, এটা অন্য একটা ফেরকা, এটা নয়। দু তিন জুমা আগে বলেছিলাম সালাফি দাওয়াতের মূলনীতি কি, আজকে সংক্ষেপ শুনে রাখেন আহলে হাদিস আন্দোলনের বৈশিষ্ট্যগুলো কি। প্রধান বৈশিষ্ট্য হচ্ছে আমরা সকল কাজে তৌহিদকে অগ্রাধিকার দিয়ে থাকি। তৌহিদের বিপরীত যেটা সেখান থেকে আমরা এমন ভয় পালাই, যেমন সাপ দেখলে মানুষ পালায়, বাঘ দেখলে মানুষ পালায়, যেখানে শিরকের বু বাতাস আছে সে ধারে কাছে আমরা যাই না তৌহিদ ঠিক রাখার জন্য। কারণ ঔষধ যদি ভেজাল ঢোকে ঔষধকে রোগ সারবে, অত ঔষধে ভেজাল ঢোকানো যাবে না। এখানে গিয়ে অন্য দেশের আমাদের পার্থক্য হয়ে গেছে, তারা তৌহিদ শিরক একসঙ্গে মিশিয়ে জগা খিচুড়ি করে মিক্সার বানিয়ে পছন্দ করেন, যেন আরবরা করত, আরবরা আল্লাহকে ডাকত, কথায় কথায় আরবরা আল্লাহে আল্লাহে আল্লাহে বিল্লাহে তাল্লাহে করে, ওরা আল্লাহর কসম আল্লাহর কসম দেখবেন, আরবদের সঙ্গে কথা বলে দেখবেন কথায় কথায় আল্লাহে বিল্লাহে তাল্লাহে করে ওরা, কিন্তু ওই আল্লাহ এমনি আল্লাহর বিধান ওরা মানে না। ঐবদ্দিলু না দিন আহম, তারা তাদের দিনকে পরিবর্তন করেছিল। ইব্রাহিম যে দিন রেখে গেছিলেন সে তৌহিদ তারা রাখেনি, ইব্রাহিমের তৌহিদে কোনো শিরক ছিল না, তিনি কাবা গৃহ করেছিলেন বাপ বেটা মিলে, সেখানে শিরকের বিরুদ্ধে তৌহিদের কেন্দ্র হিসাবে, অথচ তারই সন্তানেরা, তারই রক্তের সন্তানেরা সেইখানে একটা এক করতে করতে করতে করতে 360 পর্যন্ত প্রতিমা বসিয়েছিল। এই ধোঁকা দিয়ে মা নাবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি জুলফা, আমরা এই প্রতিমাগুলোকে পূজা করি না বরং এজন্যই ওদের কাছে যাই, ওরা আমাদেরকে আল্লাহর নৈকট্যে পৌঁছে দিবে। হাউলা ইশফাউনা ইনদাল্লাহ, এরা আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশকারী মাত্র। এই একটা ধোঁকা দিয়ে ধর্মনেতারা তাদেরকে চিরদিন মানুষের দাস বানিয়েছে, আল্লাহর দাসত্ব শৃঙ্খল থেকে বের করে নিয়ে আসছে। নজর নিয়াজ কারা খায়? আল্লাহ খায়। এই ধোঁকা দিয়ে যুগে যুগে আজও মুসলমানদের মধ্যে চলছে শিরকের আড্ডাখানাগুলো, গরম বাজার। এমনকি অবিসংবাদিত সত্য যে হায়াতের বিপরীত হল মৌত, এতে কোনো ইখতিলাফ আছে মানুষের মধ্যে? জ্ঞানী হোক আর অজ্ঞানী হোক, মূর্খ হোক আর শিক্ষিত হোক, কোনো মানুষের মধ্যে এতে কোনো মতভেদ থাকার কথা নয় যে জীবনের বিপরীত হচ্ছে মৃত্যু, মৃত্যু হলে সে কিছুই করতে পারে না, এ তো পাগলও বোঝে, এরকম হাদিস করেন লাগে নাকি? কিন্তু না, এখানে গিয়েও হুজুরে মারামারি করে, তাহলে হ্যাঁ মরে গেছে বটে কিন্তু কবরে জিন্দা আছে, কেন কবরে খুঁড়িতে করে দেখতে যাবে না জিন্দা না মর্দা বলে দিল। এটা নিয়ে সারা দেশে যত কবর বুঝারি আর পৃথিবীতে যত মূর্তি বুঝারি সবার লক্ষ্য একই, ওই মূর্তির মধ্যে জীবনের কল্পনা, এরা কবরের মধ্যেও জীবনের কল্পনা করে, কবরের মূর্তি সেম জিনিস, মূর্তির কাছে তারা যে নিয়তে যায় কবরের কাছে ঠিক একই নিয়তে যায়। মুসলমান হোক আর কাফের হোক, এখানে কারোই কোনো আকিদাগত পার্থক্য নাই। অথচ আল্লাহ রসুল যখন মারা গেলেন, যখন শোকাহত সাহাবা ইকরামকে শান্ত করার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যে আয়াতটি পড়েছিলেন, সে আয়াতটা কোরআনের অত্যন্ত মৌলিক আয়াত, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নিশ্চয় তুমি মৃত্যুবরণ করবে এবং তারাও মৃত্যুবরণ করবে। এই আয়াত পড়ার পরে ওমর ফারুকের মতো মানুষ ধপ করে বসে পড়লেন, মনে হলো আয়াতটা বোধ এখন নাজিল হলো, আগে তো মাথায় আসেনি, রসুল যে মারা গেছে এটাকে বিশ্বাস করতেই পারছিল না, মানে এটাকে হয় শোকে এরকম মানুষ হয়ে যায় অনেক সময়। তারা এই আয়াতের অর্থ বুঝলেন যে রসুল মারাই গেছেন আর জীবন্ত নাই, সেজন্য তারা শান্ত হলো নাকি? আর আমরা বুঝছি মরে গেছে বটে কিন্তু কবর গিয়ে চাইলে আবার পাওয়া যাবে। তা তুই আবু বকর ভালো না তুমি ভালো, আমি কারো অনুসরণ করবো? কথা খুব সহজ, আহলাদিস আন্দোলন বলে তৌহিদ রাখতে গেলে শিরিক বর্জন করতে হবে, উজু করার পরে যদি বায়ু নিঃসরণ হয় উজু থাকে, তৌহিদ আনার পরে যদি শিরিক ঢোকে তৌহিদ থাকবে? অর্থাৎ তৌহিদ রাখতে গেলে আপনার শিরিক বর্জন করতে হবে, শিরিকের বুবাচার যদি আপনার আকিদার মধ্যে ঢুকে পড়ে আপনি মোশরিক হয়ে মরবেন, ওমান আশরাকা লাইয়া হাবেতান আমল, যে ব্যক্তি শিরিক করল অবশ্যই অবশ্যই তার সমস্ত আমল বরবাদ হয়ে গেল, পরিষ্কার করে নেয় সুতাই ফাকা ধর্মা আলাইহিল জান্নাহ, তারপর আল্লাহ জান্নাতকে হারাম করে দিবেন। অত আহলে হাদিস আন্দোলন সকল মানুষ বলে যে তোমরা শিরক বর্জন করো তৌহিদপন্থী হও। এই কথাটা বলতে গিয়ে ধরতে পারে সে যুগে যখন আল্লাহ রসুল তার বাপসার সাথে শত্রু হয়েছিলেন, তিনি খালি এটাই বলেছেন বাবা তোমরা তো আমি তো তোমরা একই, আমরা একই ইব্রাহিমের সন্তান, ইব্রাহিম বলে গেল তোমরা আল্লাহর ইবাদত করো আর তোমরা করছোটা কি? তারা বললো তাহলে আমাদের জ্ঞানীগুণে কিছুই বোঝে না, জীবন ভোর আমরা এগুলো করে আসছি, আমরা কিছু পাগল হয়ে গেলাম? অভিযোগ পেশ করলো আবু তালেব, আবু তালেব তোমার ভাতিজা বলে কি, সে আমাদেরকে পাগল বলছে, আমাদের প্রতিপক্ষকে গালি দিচ্ছে, সে আমাদের জামাতটাকে বিভক্ত করে দিল যদি তুমি ভাতিজাকে ঠান্ডা না করো তাহলে আমরা ওকে ব্যবস্থা নিব। এই তো অবস্থা। অবশেষে তাকে হত্যা ষড়যন্ত্র করলো হলো, আল্লাহ পাক তাকে হিজরতের নির্দেশ দিলেন, তিনি মদিনায় চলে গেলেন। তৌহিদের দাবিদার কিন্তু দুই দলই, পুরো কুরাইশ বংশ তৌহিদের দাবিদার, আল্লাহ রসুলের তৌহিদের দাবিদার, দুই তৌহিদের দাবিদার। পার্থক্যটা কি ছিল? আল্লাহ রসুলের তৌহিদের মধ্যে কোনো শিরিক ছিল না, তাদের তৌহিদের মধ্যে শিরিক বিস্তৃত ছিল, এই তো পার্থক্য। ওরা ওটা ছাড়তে চায়নি, কারণ ওটা ছাড়লে রুজুতে টান পড়ে, কারণ এই এখন তো হজ হচ্ছে, যত তওয়াফ ওমরা যারা করে, হজ যারা করে, সব তো তওয়াফ করে, তওয়াফ করার সময় ওরা ধর্মীয় বিধান দিয়ে দিল, বাড়িতে তুমি যত কোটিপতি হয় এখানে আসলে আমাদের তৈরি করা কাপড় পরিয়ে তোমাকে তওয়াফ করতে হবে। কেন? কারণ কি? ওদের ব্যবসাটা হবে, মেয়েদের বলে দিল শাড়ি মাড়ি রাখো ল্যাংটাই ঘোরো, আর নইলে আমাদের দামি কবর কেন? বলে দিল কি, যারা আরবের লোক কুরাইশ বংশের লোক তার বাড়ির সামনে দিয়ে প্রবেশ করবে আর অন্যরা বাড়ির পিছন দিয়ে প্রবেশ করবে, তোমাদের মর্যাদা বেশি। বিধান তৈরি করলো কি, মক্কার লোকেরা অর্থাৎ কুরাইশ বংশের লোকেরা মুজদালিফায় হজ করবে আর দুনিয়ার সমস্ত লোক আরাফাতের ময়দানে হজ করবে, বিধান তৈরি করে দেবে। কারণ কি? হুজুর বলেছেন। কথা শেষ। এমনি করে যুগ যুগ ধরে চলছিল, পরবর্তীকালে আমাদের মুসলমান রাশি করলো কি, 801 হিজরিতে বলে দিল আমরা যেহেতু চার মজাব হয়ে গেছে মুসলমান, এখন চার মজাব ফরজ হয়ে গেছে, কাবা গ্রহ তো কোনো মজাব নাই, একটাই মাত্র মুসল্লা ইব্রাহিম মুসল্লা, তো একটা হলে তো চারটে হয় না, অতএব তোমরা চারিপাশে চারটে মুসল্লা বানাও, আজান একটা হলে হতে পারে, তো চার ইমাম চারদিকে ফিরে চার ইমামের পেছনে চারদের মুক্তাদিরা সালাত আদায় করবে, তার মজাবের লোকেরা, আইন জারি হয়ে গেল। বাচ্চা শরীফ হোসেন অনুমতি দিয়ে দিলেন গোলমাল ঠেকানোর জন্য, 801 হিজরিতে ফারাক বিন বারকুক তিনি তখন খলিফা ছিলেন, তিনি আর বাধ্য হয়ে না ফেরে অনুমতি দিলেন। মানুষের হয়েছে থামানো একটা শান্তিপূর্ণ পথ তো বের করতে হবে, যে বাবা অতটা মারামারি করিস না, মক্কার ঘরে রক্তারক্তি না করে চার দিক করে চার দল ছাড়া তাদের কোয়া। এই বেদাত চলল কদিন? 542 বছর চলল, দুই একদিন। সবার একটা দলিল, এত হুজুরের পড়ে যাচ্ছে সারা দুনিয়ার লোক হস করে কেউ করছে বলো না, আপনি এত মুফতি হয়ে গেলেন। এই করে করে 542 বছর চালিয়েছে। বর্তমান যারা ক্ষমতায় আছে সৌদি আরবের বাদশারা, এদের যিনি মূল যিনি আব্দুল আজিজ, তিনি ওটা ভেঙে দিলেন। এজন্য এদের জীবনের যত গুনাহই করুক সৌদি গভর্নমেন্ট ওই একটা নেকির কাজ করেছে, ওই নেকি তো সব আল্লাহ ওদের মাফ করে দিবে। তাহলে সমস্ত মুসলমানদেরকে চার ভাগে ভাগ করে দিতে চলে এই আগের গভর্নর ইয়েটা, যে কিউটার নাম শরীফ হোসেনের পর্যন্ত চলে আসছে। আর শুরু হয়েছে সে কবে? 801 হিজরিতে, এখন এটা তো বলেন 1437 হিজরি। চিন্তা করুন কত বছর, এনার তো ক্ষমতা আসছে 1932 সালে, মানে 100 বছর এখন হয়নি। এতদিন ধরে হাজার হাজার আলেম ওলামা পীর আউলিয়া মহাদ্দেস মুফতি মুফাসসির সব হজ করেছে ওই স্যার মোজাবে। ক্ষমতা লাগবে তো, সবার তো ক্ষমতা নেই, কি করবে? বাদশাহ আব্দুল আজিজ ভেঙে দিলেন, সবাই পৃথিবীর সব আলেম ওলামা ডাকলেন, আসেন আপনারা বসেন, আমরা মুসলমান তো, হ্যাঁ আমাদের দলিল কি? কোরআন হাদিস, কোরআন দিয়ে প্রমাণ করুন যে স্যার মুসল্লা সালাত হবে। হুজুর সাহেব এদিকে তাকায়, এবং ওই হুজুর বলুক মানে ওই হুজুর বলুক, কোন হুজুর মাথা তার বুদ্ধি বেরোয় না, বলতে হবে কোরআন এবং হাদিসরা কোনো কথা আমি শুনবো না, বলেন শেষ। আচ্ছা ঠিক আছে, আপনার মোজাহ মানে তো স্যার মোজাহের চারটে ফতোয়া দেন, তারা বলে গেছে তোমার কাবাগিরে চার বেড়ে চারটা মুসল্লা বানিয়েও দেখাও, কে বলবে? ওরা তো নাম ভাঙেই খায়, তারা কি ওগুলি বলে গেছে নাকি? তাদের নাম না দিলে মানুষ কথা শোনে না তো। তারা পরিষ্কার বলে গেছে যে সাহাল হাদিস মজাহ না, হাদিস সহি যদি পাও মনে রেখো ওটাই আমাদের মজাহ। বলুন সুবহানাল্লাহ, প্রত্যেক ইমামের কথা বলে গেছে, আবু হানিফা বলেছেন, শাফি বলেছেন, মালিক বলেছেন, আহমদ বলেছেন, তাছাড়া আরো যত ইমাম এসে গেছে সমস্ত লোকের একই বক্তব্য, এজা সাহাল হাদিস মজাহ না। হানাফিদের বিখ্যাত গ্রন্থ পড়ে দেখো, আল্লামা আব্দুল্লাহ শাহরানি কিতাবুল মিজানুল কুবরা পড়ে দেখেন প্রথম গোটা 73 পৃষ্ঠা। কিন্তু এরা বই পড়বে না, যা চলছে তাই চলবে, হুজুরাকে কিছুই বোঝে না। এর থেকে বড় দলিল আর নেই, ও তো বাপ দাদার ছেলে মূর্খ, তুই তার মেনে চলবি? যদি উনি শক্ত হাতে না ধরতেন তাহলে আজও ওইভাবে থাকতো। এখন পর্যন্ত দেখবেন বাংলাদেশে বিভিন্ন ক্যালেন্ডার পাওয়া যায়, দেওয়াল পত্র লেখা থাকে ওপরে পুণ্য স্থান, পুণ্যময় স্থান সমূহ, তার মধ্যে দেখা কাবাকের চারপাশে চারটে মশলা এখন মধ্যে আঁকানো আছে। এরা চাচ্ছে সৌদি গভর্নমেন্ট ধ্বংস হলে কি ওরা আবার শুরু করে দেবে এসআর মুজাহুল লোকগুলা। আপনি বলবেন তৌহিদ তৌহিদ করে চিৎকার দিচ্ছেন, তো তৌহিদ আবু জাহালে বলতো, তৌহিদ তখনই হবে যখন শিরক না থাকবে, উজু তখনই থাকবে যখন উজু ভেঙে না যায়। তা আপনি শিরক আর তৌহিদ মিশিয়ে মিক্সার বানাবেন, এটা হবে না। আহলে হাদিস আন্দোলন তৌহিদকে খালেস করতে চায়, আর এই জন্য আমাদের তৌহিদ বিরোধী যত দল সবই আমাদের শত্রু হয়ে গেছে। দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই আল ওয়াহদা লিল উম্মাহ, উম্মতের ঐক্য। শত শত দল তৈরি হয়েছে কি নিয়ে? এক একটা ছোট ছোট মশলা নিয়ে। এই মসজিদে সালাম ফিরানোর পরে দলবদ্ধ মোনাজাত হয়, চলো আমরা ওই মসজিদে যাই। এই মসজিদে কি করবো? কি একটু মোনাজাতও হয় না, সারাদিন একটা মসজিদে আসলাম তো আল্লাহ কাছে কানবো, ও বাবা তাও হয় না, ভাগো আরেক জায়গা চলে যাবে, যে হা হা করা যাবে। ইমাম সাহেব কি বললো কিছুই বোঝে না, আমিন আমিন বলে বাসে লিখলো। ইমাম সাহেব যে আরবি তোর গালিও দেয় ও তাতে আমিন বলবে, ইমাম সাহেব বাংলাতে দোয়া করে না আরবিতে কর। এখন কোনো কোনো ইমাম আর উর্দুতে বলে, কেউ ফার্সিতেও বলে, খুব সুরতাল দিয়ে ভালো, যত সুরতাল দেবে তত ইমামের বেতন বাড়বে, উপায় নেই। নামধারী আহলে হাদিস আপনারা, আপনাদের মসজিদগুলো আমাদের যাওয়ার প্রবেশাধিকার নাই, কারণ একটা ছোট্ট মশলা নিয়ে আপনি ইমামের সঙ্গে বিরোধ করেন, এত কিছু না, একটা মশলা নিয়ে জুজিয়াত নিয়ে এক একটা দল তৈরি হয়ে গেছে। এটা আমি ইসলামের ইতিহাসে প্রথম দল তৈরি হলো কি নিয়ে জানেন? কবিরে গুনাহগার মুসলমান থাকবে কি থাকবে না, এটা নিয়ে প্রথম ইখতিলাফ শুরু হয়ে গেল। একদল বলল কবিরা গুনাহগার মুসলমান নয়, কারণ কবিরা গুনাহ থেকে বাঁচার জন্য তো আমরা ইসলাম কবুল করেছি, তাই না? তো কবিরা গুনাহ করতে জাহান্নামে যাব, তো কবিরা গুনাহ যদি করা হলো তো লাল লাল বই লাভটা কি? অত ওর খারিজ, ইসলাম তো খারিজ। আর একদল বলল তা তো হয় না, সে তো আল্লাহকে মানে, রসুলকে মানে, কিয়ামত সবই হয়তো ভুল করে হয়তো করেছে, পরে তবাদ করতে পারে, অথবা মুসলমানদের খারিজ হবে না। এই দুই দল হয়ে গেল, এটা দিয়ে শুরু হলো খারেজি। ওই খারেজিরা এখনো আছে বাংলাদেশ, ওরাই হলো জঙ্গি, ওরাই হলো মানুষের কল্লা কাটার লোকসভা, এই লোকটা অন্যায় করেছে মার। এই হলো এতে মশলা, এটা আজকে নতুন না, কিন্তু এই সমস্যা আগে থেকে চলে আসতেছে। আহলাদিস আন্দোলনের শুরু থেকে এর বিরুদ্ধে বলেছে, এইভাবে মুসলমানে মুসলমানে বিভক্ত হওয়া যাবে না, ছোট ছোট শাখা প্রশাখাগত বিষয় নিয়ে। আপনি আহলাদিসদের জবাব কি? দলিল কোরআন, আগে কোরআন থেকে কোরআন, তারপরে হাদিস থেকে হাদিস, না হলে সাহাবে ইকরামের কল, না হলে চার খলিফার কল। দলিল কি? আমরা বলছি না কবিরা গুনাহগার কখনোই কাফের হবে না, কারণ আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া। হে ওই সমস্ত মানুষ যারা নিজের নফসের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। শর্ত একটাই, তওবা করতে হবে। فمن تاب وآمن وعمل صالحا فإنه يتوب إليه متابا আর বলা হচ্ছে ইবাদুল্লাহ সাইয়াতিম হাসানাত, যে ব্যক্তি অন্তর থেকে তওবা করে আমি তার সমস্ত গুনাহগুলোকে নেকিতে পরিণত বদল করে দিয়ে থাকি। আর আমি কি করে বলবো ওই লোকটা গুনাহ করেছে বলে কাফের হয়ে যাবে? অতএব তোমার ওই আকীদা বাতিল, কোরআন থাকতে তোমার কথাই মানতে রাজি না। অতএব আমি হয়ে গেলাম আহলে হাদিস, উনি হয়ে গেলেন খারেজি, উনি কিন্তু ওনার মতে ঠিকই থাকলো, ওনার জিদ ভাঙল না। আর একদল বলল যাই করি আল্লাহ তো ক্ষমাই করে দে, আরে যত পারো ছুটতে গেলে চালাও, মদ গাঁজা সবই খাওয়া, এই হজ করবো আল্লাহকে ক্ষমা দিয়ে বাড়ি চলে যান। ও এরা হলো মুরজিয়া, শৈথল্যবাদী। আমরা পরিষ্কার বলে দিয়েছি, সময় আমল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা ওমান ইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলছেন একটা জাররা পরিমাণ নেকি কাজ করলো দেখা হবে, জাররা পরিমাণ গুনাহ করলো দেখা হবে। অতএব ভাইরা অন্যায় করো না, তাহলে কি আমরা শৈথিল্যবাদী হতে পারবো? আমাকে বলবো ছেলেমেলে যতবার ধুমছে মদ খাও মারামারি করে হাস করেছে একবার বলা যাবে? তাহলে এই শৈথিল্যবাদী আমি হতে পারলাম না, ফলে এদেশের হাজার হাজার মানুষ যারা অন্যায় করে বেড়াচ্ছে ডাঁটছে একেবারে, ডেয়ারিং কি? আরে বাবা তোমার সে আমি বেশি, আমার মন ভালো আছে, সালাত পড়িতে কি হয়েছে, তোমার সে আমি ভালো আছে। দেখছো তো বিশ্ববিদ্যালয়ে থাকি তো কোন জায়গাটা তো বুঝতেই পারছেন, কত যে তর্ক করলাম জীবনে, তর্ক তর্কই থেকে গেল। ওই জন্য সম্পদ দিয়েছি বাধ্য, এবার আল্লাহর সামনে গিয়ে ঝগড়া করবে, দুনিয়া ঝগড়া মিটবে না, ও আল্লাহর সামনে গিয়ে ঝগড়া করবে, এবার সম্পদ পড়ে দেখেন এই ঝগড়া থামবে না। কিন্তু আপনাকে থামতে হবে যদি জান্নাত চান, আপনাকে অবশ্যই ঝগড়া থামাতে হবে। আর ঝগড়া মেটানোর জন্যই কোরআন হাদিস দুনিয়াতে এসেছে, অমনি আসেনি। ইন্না রাব্বাকা ইয়াফসিলু বাইনাহুম ইয়াওমাল কিয়ামাহ ফিমা কানু ফিহি ইখতাসিমুন, তোমার প্রভু অবশ্যই তোমার মধ্যে যাবতীয় মতভেদ দূর করে দেবেন কিয়ামতের মাঠে, কাউকে ছাড়া হবে না সেদিন। তাহলে আমি শৈথিল্যবাদী হতে পারছি না, আমি চরমপন্থী হতে পারছি না, আমি জঙ্গিও হতে পারছি না, সালাত বাচ্চা দিয়ে লারে লাপ্পা করে বেড়ানো আমার পক্ষে সম্ভব না। এরপর আসেন, একদল লোক শুরু করে দিল এই ভাগ্যটাকে বলে কিচ্ছু নাই, দলিল লাসাল ইনসান ইল্লা মা সা, আল্লাহ নিজেই বলছে কোরআনে মানুষ যা করে তাই পায়, তো তোমার কি করে বলো? হয়ে গেল দলিল, আর ও আল্লাহ আল্লাহকে এখন বাধ্য করবে, যে লোকটা ন্যায় করেছে তাকে অবশ্যই আল্লাহকে জান্নাত দিতেই হবে, আর যে লোক অন্যায় করেছে আল্লাহ তাকে অবশ্যই ক্ষমা করতেই হোক, কারণ গভীর রহিম কেন হইল? আরে বাবা আল্লাহ বাধ্য নাকি তোমার কাছে? আমরা বলছি ইন্নাল্লাহু আর-রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আল্লাহ হচ্ছেন সর্বশক্তিমান, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তাকে বাধ্য করার কেউ নাই। অর্থাৎ তিনি যদি দয়া করে ক্ষমা করেন সে কথা আলাদা, একজন তোমাকে তোমার আনুগত্য করে যেতে হবে। সে মানল না আমাদের কথা, ফলে দুটো দল হয়ে গেল, একদল কাদরিয়া, একদল কি বলো ওটাকে মর্জিয়া নাকি জবরিয়া। কোরআনে আল্লাহ বলছেন যে সুরে কাহা পড়ে দেখবেন, আল্লাহ বলছেন দেখো তোমরা যে কাহাবে যে গুহা যে কজন ছিল, আমরা বলি কে তিনজন যুবক ছিল, কেউ বলে ছজন যুবক ছিল, তা আল্লাহ বলছেন তোমরা যদি ছজন বলো তো আমি তার সাত, যদি তোমরা সাতজন বলো তো আমি তার আট নম্বরে আছি। এখন একদল পণ্ডিত বলে দিল এই তো আল্লাহ তোদের গুহাতেও থাকে, আল্লাহ খালি আরশে থাকে, আল্লাহ সব জায়গাতেই আছে, অতএব যত কল্লা তত আল্লাহ, বুঝলেন, যাবেন কোথায়? অথচ কোরআনই আল্লাহ বলছে ইন্নাল্লাহ আল্লাহ আরশিস তওয়া, আল্লাহ আরশে সমন্বিত। কে কোরআন মানে? আরশ মানে কি বলো? মন্না গুঞ্জম দর জমিন আসমা লেকি গুঞ্জম দর কুলুবে মোমেনা ফতোয়া দিয়ে দিল আমাদের হুজুররা, আরো যদি আসমান জমিনের কোথায় স্থান না পায় মোমিনের কলবে আরশ আস হয়ে গেল, জবাব দিয়ে দিল। কে এদের ঠেকাবে? আল্লাহর কোরআন পরিষ্কার বলে দিচ্ছে যে আল্লাহ উপরে, আল্লাহ আসমান সমস্ত সত্য আসমানের উপরে, মাফাকাস সামাওয়াতে সাবা, এটা কাফররা পর্যন্ত উপরে লাগে মারে, তাই না? উপরে যা ইচ্ছা তাই হবে, আল্লাহটা না বলুক কাফররা অন্তত উপরে লাগে মারে। আর তুমি মুসলমান পীর হয়ে আউলি হয়ে তুমি বেটা কেকির বলো যে আল্লাহ কুত্তার মাথা নাকি? আল্লাহ আল্লাহ পায়খানা ঘরে থাকে? বিখ্যাত মালিকি পণ্ডিত আল্লামা ইবনে আব্দুল বার একটা চমৎকার কথা বলেছেন, আপনাদের জানার জেনে রাখা ভালো। ওনার সামনে যখন এদের সঙ্গে তর্ক লাগলো, উনি বলে দেখো বাবা তোমার বেশি হইচই করো না, তোমার মেলা মজাহের লোক তোমরা, একটা কথা জবাব দাও তো কি, আল্লাহ কি নিজের নূর কিনা? সবাই একসঙ্গে হ্যাঁ আল্লাহ অবশ্যই নূর, আল্লাহই তো আসল, আল্লাহ নূরে মোহাম্মদ পাদে মোহাম্মদ নূরে সারা জাহান, আল্লাহ নূর নালে হবে কেমন করে? অবশ্যই আল্লাহ নূর। আল্লামা ইবনে আব্দুল বার বলছে আচ্ছা রাত্রিবেলা যখন লাইট অফ করে ঘুমাও তোমরা, তো ঘরের মধ্যে কি আলো থাকে না অন্ধকার থাকে? অন্ধকার থাকে, তখন আল্লাহ ঘরে থাকে না বাইরে চলে যায়? তখন চুপ হয়ে আর কথা বল, আল্লাহ তো থাকেই তো, তা আল্লাহ যদি আলোই হয় তো ঘরের মধ্যে অন্ধকার হয় কি অঙ্কে? খামকা লাইটের বিল দিতে হবে কেন? বা এত চুপ করে থাকা সত্ত্বেও কিন্তু মজাব ঠিকই আছে, আসল তো পেট, পেটের উদ্দেশ্যে এগুলো করে শুধু নজর নিয়াজ খাওয়ার জন্য। এর অর্থ ব্যাখ্যা কিছুই বুঝতে গেলে তাকে মাথা ঠান্ডা করতে হবে এবং হাদিস মানতে হবে। আল্লাহ রসুল নিজে অন্ধকার ঘরে তাহাজ্জুদ সালাত আদায় করে, তিনি কখনো বলেন না যে এখানে আল্লাহ নূর বসে আছে অত ঘরে আর আলোটা লাগবে না। এই হতবাকাদের কি বুঝাবে? এইভাবে তৌহিদের উপরে হামলা হয়েছে আর এইভাবে মুসলিম ঐক্য বিনষ্ট হয়েছে ছোট ছোট বিষয় নিয়ে। ধরুন সালাত আমরা আদায় করব, আমি হতে গেলে ইমামতি করছি, আমি জেহরি সালাত আদায় করবো, সুরা ফাতিহা জেহরি পড়লাম, একটা সুরা জেহরি পড়লাম, ঠিক না? আপনার মুক্তদের কি করবেন, ডায় দিয়ে ঘুমাবেন নাকি? আপনাদের কিছু করণীয় আছে তো, আপনারা পৃথিবীতে শুধু অন্তত কিছু না হোক শুধু সুরা ফাতিহাটা পড়বেন। এখন একদম সাই বলল হাদিসটা ঠিকই হলো কিন্তু আমরা তখন ইমামের পিছনে থাকবো তখন কি করবো? উনি বললেন একরা বিআফি নফসে, তুমি মনে মনে পড়ো, যে তুমি ইমামের সঙ্গে জোরে জোরে পড়ো, সেটা হইচই হয়ে যাবে না? ইমাম তো জোরে পড়বে, তোমরাও জোরে পড়লে হইচই হবে না, তোমরা মনে মনে পড়ো। তিন নম্বর যে বিষয়টি বৈশিষ্ট্য আমাদের এই, আমরা দিনকে সহজ করে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করি, অত কঠিন কোনো সমস্যা আমরা ঢুকি না। ছোটবেলা যখন মাদ্রাসা পড়তাম, আমরা হুজুর একদিন বললো কি, আমি তো ছোটবেলা থেকে জাহিরে হাদিস কোনো বাতিনি ছিলাম না, আমার শিক্ষক এসে হানাফি বরিশালে মানুষ প্রচণ্ড গোঁড়া, একদিন বলছিল তুমি তো খালি হাদিস হাদিস করো, আচ্ছা বলো দেখি একটা পশু মাথার দিকে অর্ধেক হলো কুকুর, পিছনে অর্ধেক হলো ছাগল, তুমি কি করে জমে করবে, এটা খাওয়া হালাল হবে না হারাম হবে? আমাকে প্রশ্ন করছো আমাকে ঠকানোর জন্য? এসব প্রশ্ন প্রায় শুনতাম ছোটবেলা ক্লাস পড়তাম, আমি স্যার আগে হোক আমার সামনে আসুক তো আমি দেখবো কি করে কি করা যায়। ও বাবা সব চুপ হয়ে আর কোনো কথা নেই, ও তো স্যার এইসব বলি কেন ঝামেলা করেন কেন? একদিন বলছে একটা হিজড়া, ও তুমি নারী বল না পুরুষ বল, সে দেখবো তার সামনে পুরুষ দিয়ে যদি ঝুঁকে যায় বুঝতে পারবো নারী, আর নারী দিলে ঝোঁকে বুঝতে ওটা পুরুষ। ও তাই তো, তুমি তো ভালো বললে, এবার বলো দেখি তখন ওই ওই ছাগলের ওই উদাহরণটা দিল, মাঝখানে সামনের দিক ছাগল, পিছনের দিক কুকুর, জীবনে কোনো আজ পর্যন্ত শুনিনি ইতিহাসে কোনো পত্রিকা পড়েনি আজ পর্যন্ত এরকম কোনো বস্তু দুনিয়াতে জন্ম হয়েছে। এই করে যাতে মুসলমান হাদিস না মানে, যাতে মুসলমান পীর মানে হুজুর মানে কি বলে সব মজাব মানে, এইসব করে করে বাধ্য করা হয়েছে তাদেরকে। ইসলামকে এমনি করে তারা খেলনা মানিয়ে ফেলেছে, আহলাদিস আন্দোলন কখনই তাদেরকে আপোষ করতে পারে না। সেজন্য আমরা দিনকে খুব সহজ করে বুঝিয়ে দিয়েছি, যেটা একটা উদাহরণ দিলাম কিভাবে কি করবে, যেভাবে জবাব সাহাবি দিয়েছেন আমরা সেইভাবে জবাব দেয়, আপনি মানেন বা না মানেন আমার কিছু যায় আসে না। বুকে হাত বাঁধবে না নিচে হাত বাঁধবে, কত লড়াই চলছে মারামারি চলছে, বান্ধব শহীদ জৈব আপনাকে মানতেই হবে। মহাদ্দেশিনরা বলেছে শহীদ জৈব বানাইছে এই সমস্ত দুষ্ট আলেমরা, আপনি দেখেন যদি নিষেধ বান্ধব সহি হয় মানেন, সমস্যা কোনো কারো বাধা নেই। বুকিয়াত বান্ধব জয়ী হয় কাল বাদ দিয়ে দেবো, কিন্তু আপনি কি করে সহি আদেশকে অস্বীকার করবেন? আপনি অস্বীকার করছেন না কিন্তু মানছেনও না, আপনি কোন দলে হবেন? যত প্রবল মহাদ্দেশ সবাই জানে যে বুকিয়াত বান্ধব সহি, রফরদান করা সহি, আমিন ধরে বলা সহি। গত ঈদের সময় সাতক্ষীরা গেলাম না, গিয়েছিলাম সুন্দরবন এলাকার সফরে, সেখানে আলহামদুলিল্লাহ অনেক লোক আহলেজ হয়ে গেছে যাদের সঙ্গে আমাদের পরিচয় ছিল না, শুনি এত দেখি এত মনটা ভালো লাগলো। অনেক মানুষ, কেউ কলেজের অধ্যাপক, কেউ মাদ্রাসার ছাত্র, মানে নানা পর্যায়ের মানুষ সব। তো তিনটা ছেলে পেলাম তারা আলেম ফার্স্ট ইয়ার পড়ে, দেখি বাবা তোরা ছোট ছোট বাচ্চা, তোমরা আহলেজ কি বুঝো? আর এখানে তো কোনো আহলেজের গুড়গড়া নেই, কোনো সমাজ নেই, গ্রাম নেই, কিছুই নেই, তোমরা কি ছিল? স্যার আমরা ওই সালাত রসুল পড়েছি আর এই ইন্টারনেট থেকে তাহারিক পড়ি আর মাঝে মাঝে বক্তৃতা শুনি, এতেই আমাদের হয়ে গেছে সব। তা তোমরা এতে কী করো? তো ওস্তাদির সঙ্গে বললি, ওস্তাদি এই যে দেখলাম সালাত রসুল বলতেছে এটা বুকি হাত বান্ধা, তা আপনি যে স্যার পড়েন না ওস্তাদি কী করবো আমরা? ওস্তাদি বলছে বইটা কার লেখা? যে আপনার নাম বললে তো চুপ হয়ে থাকে। তার বলছে হ্যাঁ ওটাও ঠিক, তোমরা পড়ো। এই করে করে আমাদের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। তা তুমি ওস্তাদিকে বলো না যে ওস্তাদি আপনি কেন পড়েন না? তো আমরা ছোট মানুষ তো বললি, ওস্তাদি রেগে যাবে, আর কমিটি যদি বেরিয়ে দেয় তোমরা যাবো কোথায়? থাকি তো বনাঞ্চলে, এখান থেকে তেমন কোনো সুযোগ নাই। তাই বললাম দেখো সত্য একবার ময়দানে এসে গেলে মিথ্যা হয় নীরবে পালাবে, না জাহেরি পালাবে, না একটা হইচই করে পাড়াবে, খানিক হয়েছে লাফালাই করো তার একদম হেঁটে যাবে। সত্য এমন একটা জিনিস, এর প্রভাব এমন কঠিন, আপনার অন্তরকে দুর্বল করে ফেলে দেয়। আর সেই জন্য সত্য ময়দানে এসে গেছে, হাজার হাজার মানুষ ফিরে আসতেছে। আমরা এখন অনুরোধ করবো মহাদ্দেশ সাহেবদের, মুফাসসির সাহেবদের, দয়া করে আপনারাও ফিরে আসেন, তাহলে লাখ লাখ মানুষ সিরাক বেদাত থেকে অন্তত বেঁচে যাবে। তো ওই এলাকাটা যে এলাকাটা গেছি না, এলাকা সব পীরের এলাকা, ওই আসেন আসল্লাহ খান বোধ নাম শোনেন নাই, ঢাকা হাসেন মিশন ওনার এলাকা, আলহামদুলিল্লাহ ওনার গ্রামেই দেখলাম একটা হেডমাস্টার হালিয়ে হয়ে গেছে। উনি বলছে স্যার আমি এখানে এক বিঘে জমি দান করলাম, যান ওখানে মার্কাজ করার জন্য। এই যে মানুষের মধ্যে তুরন্ত একটা দারুণ পরিবর্তন আসছে, কি জন্য? তারা কি আমাদের কাছে রাজনৈতিক সুবিধা পাবে? দুনিয়া কিছু পাবে নাকি? কিছুই না। শ্রেয় পরকালের মুক্তির স্বার্থে মানুষ সঠিক এবং সত্য জিনিসটা জানতে চায়। এতদিন এগুলো সব বন্ধ ছিল, আমরা সহজ ভাষায় এগুলো প্রচার করে দিয়েছি, বাবা গোলমাল করো না, এইটা প্রশ্ন এইটা জবাব। আর এই জন্য এখান থেকে প্রায় 10 বছর আগে সৌদি এম্বাসির একজন খুব নাম করা কর্মকর্তা, তিনি আমি বড় আলেম মানুষ, বলেছিলেন আর তাহারিক একটা নিরহ বিপ্লব সৃষ্টি করছে বাংলাদেশে, শুধু বাংলাদেশে নয় বাংলাদেশের সীমানা পেরিয়ে বিদেশেও যারা বাংলা পড়ে। আমাদের সালেহ সাহেব আমাদেরকে গল্পটা করেছিলেন, কেন বলে আমরা যদি মনে করতাম কোনো ফতোয়াই দেওয়া যাবে না হেদায়া সরবেকা কুদুরি ছাড়া, আর তাহারিক দেখিয়ে দিল হেদায়া সরবেকা কুদুরি না পড়েও শুধু কোরআন হাদিস দিয়েই ফতোয়া দেওয়া যায়। এজন্য মানুষ এখন আমাদের কাছে বারবার প্রশ্ন করে আপনি ফেকা টেকা ছাড়েন তো হাদিস কি তাই বলেন? আমরা তো বাবা হাদিস জানি না, সমস্যা পড়ে যাচ্ছে। আর হাদিস বললে বলে জয়ীব না তো, আবার জিজ্ঞেস করে ওরা কি জবাব দেবে? জানে তো জয়ীব কিন্তু সহি বলে কেমন করে? যদি বলে আপনি মানেন না কেন, তখন আপনি জবাব দিতে পারে না। সারা পৃথিবীতে যারা সাধারণ মানুষ আলহামদুলিল্লাহ তারা সত্য গ্রহণের জন্য উন্মুখ, কারণ আমরা সহজ ভাষায় মানুষকে বলে দিয়েছি, খুবই সহজ। আর যারা তাহারিকের পাঠক, যারা আমাদের বক্তব্য শুনেন, তারা জানে কত সহজ করে আমরা কত মানুষকে বুঝে, কোনো ঘুর পেশার মধ্যে নাই। কবরে যাচ্ছেন শ্রদ্ধা করছেন, আমার ওদের বাবা শুনো না, কারণ ইন্না কালা তাসমিউল মাউতা দোয়া, কোরআন পড়ো, আল্লাহ বলছেন তুমি কোনো মৃত ব্যক্তিকে শুনাইতে পারো না এবং তুমি কোনো বধিরকে শুনাইতে পারো না, ওটা তো মৃত ব্যক্তি, তুমি তাকে শোনাচ্ছ কেন? কথা শেষ আমার। এখন আপনি মানলেন ফিরে এলেন, আর আপনি মানলেন না শুনান সারাদিন পরিবারে কি হবে? আমরা বলে দিচ্ছি বাবা কিছু দান খরচ করতে হবে মানুষকে, কবরকে নয়। আপনি যাচ্ছেন ঢাকাতে, আপনার কোচ এগিয়ে যাচ্ছে, বিড়ালদের মাজারে গেল, আপনি জানলা দিয়ে 5টা টাকা ফেলে দিলেন, আমরা যদি সেখানে থাকি তো বললো ভাই টাকাটা ওইখানে না ফেলে দে, একটা গরিবকে দেন, তোর উপকারে লাগবে। মানুষকে দেখলে বুঝতে পারে না, এই যে সহজ করে মানুষকে বোঝা হয়ে গেল, এই বোঝানোর ফলে বহু মানুষ এখন তবকে ফিরে আসছে। আমরা যখন সাধুমড়ে ছিলাম, আরে বাপরে বাপ, শুধু একটা মুসলমানের দেওয়া যে উৎসব হইতো, মুসলমান বোঝেন তো, খাতনা সুন্নতে খাতনার বিশাল তরুণ, হাজার হাজার মানুষ দাওয়াত, বিশাল ব্যবসাবার, আলহামদুলিল্লাহ সবই উঠে গেছে। বিয়ের সময় কি ঝাঁকঝমক, নিজে খেতে পারে না, লাখ লাখ টাকা লোন করে বিয়ের অনুষ্ঠান করে, সে লোন শোধ করতে জান বেরিয়ে দেয়, লোকেরা উস্কে দেয়, তুমি একটা বড় মানুষ না করলে হয়? এজন্য একজন খোদ্দা তোমার ফারুক দাঁড়িয়ে বলে দিয়েছেন, যদি কেউ শুনি যে বিয়েতে এত টাকা মহরা না বেঁধেছ, আমি তাকে চাবুক পেটা করব। এমনি উনি বলছে নাকি, দিন হলো সহজ, আর দিন ইউসরুন ওয়ালা উসরুন, ইসলাম অত্যন্ত সহজ, এটা কঠিন নয়, কঠিন করে ফেলেছি আমরাই। যখনই কোনো সমস্যা আসবে আপনি আগে কোরআন তলব করবেন, না পেলে হাদিস তলব করবেন, যদি নিজে না যান আলেমদের জিজ্ঞেস করবেন, দলমত নির্বিশেষে যে কোনো যোগ্য আলেমকে জিজ্ঞেস করুন যে ভাই আমি একটা সমস্যায় পড়েছি, এর সমাধানটা হাদিস আমাদের কি হবে, কথা শেষ। ওই আলেম যদি বেইমানি করে দোষ তার হবে, আপনার হবে নাকি? নাহলে ডাক্তার হবে দুটো পাল্টান, ওর আলেম দুটো পাল্টান জিজ্ঞেস করে। এমনি করে মুসলমানদের ঐক্য থাকবে, নাহলে আপনি একটা গ্রুপ হয়ে গেলেন, কি আপনার উদ্দেশ্য, কি রাজনৈতিক ক্ষেত্রে আমাকে মন্ত্রী হতে হবে, রাজনীতি করা ইসলামের একটা অংশ, একটা শাখা, পুরো ইসলাম নয়, ঠিক না? আপনি করেন, আল্লাহ পাক যাকে তৌফিক দিয়ে সে করবে, কিন্তু আপনি আল্লাহর বিধান কায়েম করবেন, অবশ্যই ক্ষমতা তো আপনি যাবেন, আমরা তো সেখানে যাব না, আপনার দায়িত্ব মুসলমান হিসেবে আপনি আল্লাহর বিধান অনুযায়ী দেশ শাসন করবেন। আপনি বিচারপতি হয়েছেন, ভালো, আপনি বিচার করুন, কিন্তু আল্লাহর বিধান মোতাবেক বিচার করুন, কথা শেষ। যদি আপনি না করেন আপনি জাহান্নামি হবেন, আমার কি হবে? আমি না বললে জাহান্নামি হব, কিন্তু আমাকে বলতে হবে, আমার বলা বন্ধ করতে পারবেন না আপনি, বলাটাই আমার দায়িত্ব। অমল্লম ইহাকুম ইউ আনসাল্লাহ ফাওয়ালে একমুল কাফের, পরিষ্কার, যে আল্লাহর বিধান যে হুকুম দেয় না সে কাফের, সে কাফের মানে একবার মুসলিম মিল্লাতে খারিজ হয়ে যায় না, জঙ্গিরা বলে মুসলিম মিল্লাতে খারিজ হয়ে হিন্দু হয়ে গেল, কাফের হয়ে গেল, ওই কাফের না, এটা সে কবিরা গুণাগার হয়ে গেল। প্রতিটি ক্ষেত্রে আপনি লেখাপড়া করবেন, ইউনিভার্সিটি পড়েন পড়েন, কিন্তু কোরআন রিসার্চ করেন, হাদিস রিসার্চ করেন, কারণ ইলমের মূল উৎস হল কোরআন এবং হাদিস, এতে কোনো মিথ্যা নাই। সে আসল সত্য জিনিসটার পরে গবেষণা না হয়ে মানুষের তৈরি করে বানোয়ার সব বইপত্র করে ডক্টর ডিগ্রি হয়, ওসব পড়ব কেন? আমার এদেশে কমার্স পড়ার জন্য, ব্যবসা পড়ার জন্য শত শত কলেজ বিশ্ববিদ্যালয় আছে, অথচ সমস্ত ব্যবসার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে সুদ, সমস্ত কমার্সের মূল কুন্দ্রে হচ্ছে সুদ। ছোট্ট একটা বাচ্চা ছেলে যদি ক্লাস থ্রিতে পড়ে, সেও দেখে এত টাকা জিনিস এত টাকায় বিক্রি করলে এত টাকা সুদ হলে মোট কত সুদ হইবে, তাকে এটা মুখস্থ করতে হবে। তো আপনি একজন মুসলমান, আপনি সুদ শিখবেন নাকি? অর্থাৎ আপনাকে অবশ্যই সুদবিহীন অর্থনীতি নিয়ে আসতে হবে এখানে। যে যে ক্ষেত্রে আসেন সেই সেই ক্ষেত্রে কোরআন হাদিস মেনে চলেন, নিশ্চয় সহজ হয়ে যাবে দিনটা। এই মূল তিনটি বৈশিষ্ট্য তাহলে আন্দোলন আবার মুক্ত করাই দিই। প্রথম হল তৌহিদ, দুই নম্বর মুসলিম ঐক্য বা মানবতার ঐক্য, শুধু মুসলিম নয়, যে কোনো মানুষ যদি এই কথা মেনে নেয় সমাজ সঙ্গে হবে না। আর তিন নম্বর হল দিনকে সহজভাবে মানুষকে বুঝিয়ে দেওয়া। আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনা আল-কুরআনা লিযিক্রি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে সহজ করে দিয়েছি তোমাদের উপদেশ গ্রহণের জন্য, আছে কি কেউ উপদেশ গ্রহণকারী? আল্লাহ রাসূল বলছেন আদ-দীনু ইউসরুন ওয়ালা উসর, দিন সহজ কঠিন করো না তোমরা, যদি কেউ কঠিন করো সে নিজে ক্ষতিগ্রস্ত হবে। আমাকে সিয়াম রাখতে বলা হচ্ছে, সিয়াম রাখেন, আপনি সিয়ামের সঙ্গে শুরু করে দিলেন, কিছুদের সাথে একেবারে জঙ্গলে চলে গেলেন, জঙ্গলে গিয়ে না খেয়ে থাকলেন, দিন রাত আহু আল্লাহ আল্লাহ করা শুরু করে দিলেন, নিজের পর নিজে কষ্ট নিয়ে এলেন, ইসলামে নাই, আল্লাহ রাহাবানিয়া ইসলাম, আপনি বাড়িঘর ছেড়ে 40 দিন থাকলেন, রাস্তাঘাটে ঘুরে বেড়ালেন, পরিবারের দায়িত্ব নেই, সন্তানের দায়িত্ব নেই, কিছুই নেই, নিজে ওদিকে যে ভালো খাওয়া দাওয়া করছে, আমাদের বউ না খেয়ে পড়তেছে, এ কোন কাহিনী এগুলো, কোন দেশের বিধান এগুলো, একে দিনের দাওয়া? আপনি আছেন চরিত্র সংশোধন নিয়ে, উনি আছেন রাজনীতি নিয়ে, ইনি আছেন দলবদ্ধ মোনাজাত নিয়ে, একজন এক একটা ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে এক একটা মসজিদ এক একটা ঈদগাহ ভাগ করা হয়েছে, মানুষ দল দলে বিভক্ত হয়ে যায় করে করে। আহলে হাদিস আন্দোলন এদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানায়, কিসের ভিত্তিতে? কোরআন এবং সহি হাদিসের ভিত্তিতে। ঐক্যের আন্দোলন যদি কোনো থাকে পৃথিবীতে, একমাত্র আহলে হাদিস আন্দোলনই বলতে পারে আমরা ঐক্যের আন্দোলন করি, আর কেউই নয়, কারো পক্ষে সম্ভব নয়। কারণ ওয়াতাসামু হাবলুল্লাহ জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর হাবলুল্লাহ, হাবলুল্লাহ মানে কি কোরআন হাদিস, একে মজবুতভাবে ধারণ করো, বিরত হয়ে না। আমরাই খালি বলি তোরা কোরআন হাদিসের অনুযায়ী জীবন গড়ো, আর সবাই বলে তুমি মোজাবে এসো, বলে হানফি মোজাবে এসো, বলে শাফি মোজাবে এসো, বলে মোজাদ্দিদ তরিকে আসো, বলে কাদরিয়া তরিকে আসো, এক এক এক নিয়ে ব্যস্ত, ওগুলোর মধ্যে আমরা নাই। সকল মুসলমানের প্রতি আমাদের আহ্বান, আসুন পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। আল্লাহ পাক তার দিনকে সহজ করে দিয়েছেন, কঠিন করেন নাই, আমরাই যেন কঠিন না করি। মৌলিকভাবে তৌহিদ, ইত্তেহাদুল উম্মাহ, আর তাইসিরুদ্দিন, আরবি হয়ে গেল, বাংলায় বলি, তৌহিদ তো সবাই বোঝেন, আল্লাহর একত্ববাদ, কেমন একত্ব, সব জায়গায় যাই কিছু করি আল্লাহর একত্বে। আপনি একটা সাতকা করবেন তো কিজন্য করবেন, যদি আল্লাহকে খুশি করার জন্য না করেন ওই সাতকা কবুল হবে? হবে না। এই যে সালাত আদায় করছেন আমরা, যদি আল্লাহর উদ্দেশ্যে সালাত আদায় না করেন এই সালাতকে কবুল হবে? প্রতিটি কাজে খেয়াল করে দেখবেন, জাকাত দিচ্ছেন আপনার পকেটে টাকা খুশি যাচ্ছে না, হাজার হাজার টাকা জাকাত দিচ্ছেন। এবারে একজন শিল্পপতি 50 কোটি টাকা জাকাত দিয়েছে বলে আমি শুনেছি, এত টাকা যে তিনি দিলেন কেন? এই উদ্দেশ্যে, তার ব্যবসাটা যেন পবিত্র হয়, আল্লাহ যেন কবুল করেন। যদি তিনি এটা আল্লাহর উদ্দেশ্যে দিয়ে না থাকেন তাহলে এই দানটা ব্যর্থ হয়ে যাবে। আর যদি কেউ সিরিয়াল লাইন দাও, তোমরা 50 টাকা দাও শাড়ি এনে দাও, মূল্য 3 দিন পায় দবেই মূল্য, ওই বেটা কিছু পাবে নাকি? খেলে মানুষকে দেখানো কাজ, যে কোনো কাজে আল্লাহকে খুশি করার জন্য আপনি যে কাজটি করবেন ওটাই হলো তৌহিদ। এই জন্য ইসলামের সামগ্রিক দিন অনেকে মনে করেন কি জানেন, এই ছোটোখাটো বিষয়ে ছাড়ো তো বাবা, বড় বড় বিষয়গুলো ধরো, বড় ইবাদত হলো রাজনীতি করা, মন্ত্রী হয়, এটি আসল ইবাদত, আর এইগুলো রফাদান করে না, এই তো ছোটোখাটো বিষয়। জি না, আপনি একটা বিল্ডিং তৈরি করছেন, 1000 রং যদি চটে যায় আর মিস্ত্রিরা খেপে যান না, একটা ইট যদি বেঁকে চুরি দেয় খেপে যান না? ইসলামের তৌহিদ একটা বিল্ডিং, শাখা প্রশাখা সবগুলো সহি হাদিস মোতাবেক হলেই তবে ওই বিল্ডিংটা দিন দিন আস্তে আস্তে উঁচু হবে, এমনটা পর্যায়ে আসবে আপনার মর্যাদা ফেরেশতার চেয়ে বেড়ে যাবে, যে জন্য আল্লাহ রসুলের মর্যাদা বেড়ে মেরাজে তিনি চলে যেতে পারছিলেন। আমরা ছোটোখাটো কোনো জিনিস মনে করি না, মেশাক করা পর্যন্ত আমরা ছোটো জিনিস মনে করি না, এটা আল্লাহ নবীর সুন্নাহ, তোমাকে অবশ্যই পালন করে যেতে হবে। অত ছোটোখাটো জিনিস বলে এড়িয়ে যাওয়াটা সম্পূর্ণ একটা শয়তানি তৎপরতা, খবরদার। এক একটা দিকে বিভাগে আমরা কাজ করছি, যিনি যে দিকে বিভাগে থাকুন না কেন, দয়া করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলুন, তাহলে আপনার এই ছোটো ছোটো বিষয়গুলো আস্তে আস্তে বড় হয়ে তৌহিদের বিল্ডিং সুন্দর হয়ে গড়ে উঠবে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে। এটি আপনার নূরের নূর হিসাবে, বাইনা নূর হে ইমানদারদের সামনে নূর চারিদিকে দৌড় দৌড়ি করবে, আছে কোরআনে আয়াত। আপনার চারিপাশে যখন আপনি যাবেন জান্নাতের সামনে, তো জান্নাতের প্রহরে বললে কোথায় ছিলে তোমরা, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, তোমাদের উপরে আল্লাহ শান্তি বর্ষিত হোক, তোমরা সুখী হও, তোমরা প্রবেশ করো জান্নাতের মধ্যে চিরদিনের জন্য, ফেরেশতারা আপনাকে সালাম দিবে। এই এটা তৈরি করতে গেলে আপনার দেহের কোনো জায়গায় ময়লা রাখা যাবে, আপনার জামায় পায়খানা লেগে রয়েছে, এই পায়খানার জামানে আপনাকে দিন কাম করবেন নাকি? সমস্ত দেহটা আপনার পরিচ্ছন্ন করতে হবে কোরআন এবং সহিহ হাদিসের আলো দিয়ে, তাহলেই আপনি আপনার পুরো বডিটাকে প্রকৃত অর্থে মুসলিম করে মরতে পারবেন ইনশাআল্লাহ। তখন আমরাও কেয়ামতের মাঠে আল্লাহর কাছেও সালাম পাবো, ফেরেশতাদের কাছেও সালাম পাবো। আল্লাহ পাক আমাদের সবাইকে এই তিনটি মৌলিক জিনিস বোঝার তৌফিক দান করুন, এবং আহলে হাদিস আন্দোলনের এই যে মৌলিক বিষয়গুলো, এই বৈশিষ্ট্যগুলো নিয়ে যেন আমরা সমাজে চলতে পারি, গোড়ামি না করি, দলাদলি না করি, সবাইকে ভাই ভাই ভাবতে পারি, আল্লাহ পাক আমাদের জন্য সেই তৌফিক দান করেন। একটা বিষয় ভুলে গেলাম বলে দিই, যেহেতু আমাদের খুদ্দ মহিলারা শুনেন, হাজার হাজার মহিলাকে ধর্ম নিয়ে জেনাকরণ হচ্ছে, বলুন তো কি? তিন তালাক একসঙ্গে দিলে একসঙ্গে তিন তালাক হয়ে যাবে, এই ফতোয়া দিয়েই মহিলা যখন মিলতে চায় স্বামীর সঙ্গে, এখন বদঘাট না পেয়ে একটা হিল্লা বানিয়েছে, হিল্লা মানে কৌশল, কি কৌশল, তুমি এক রাত বিয়ে করো, পরদিন ছেড়ে দাও, আবার আমি বিয়ে করো। এটাকে হাদিসে বলা হয়েছে তাইসুল মুস্তার, ভাড়াটির ষাঁড়, ওই যে এক রাত যে পুরুষ লোকটি আনা হয় ভাড়াটির ষাঁড় বলা হয়েছে। আর আপনি মুসলমান দাবি করছেন, আল্লাহ রসুল এই ধমকটাকে পর্যন্ত আপনি কিছুই মনে করছেন না, আপনি বলছেন ভাঙ্গা পরিবার জড় লাগানো যাচ্ছে, নেকির কাজ করছি, আপনি নেকি বলে নেকি হবে? এই মজাহের নামে, ধর্মের নামে অসংখ্য মানুষকে এমনি করে পথ ভ্রষ্ট করা হচ্ছে, নারী জাতিকে সবচেয়ে ধ্বংস করেছে এই মুজাহাবালারা। অথচ কোরআন হাদিস কিছুই তারা মানবে না। কোরআন বলে তালাক হয় তিনবার, আচ্ছা আমি আপনাকে বলি, সকালবেলা ভাত খাওয়া বলেন মুখ দিয়ে আমি তিনবেলা খাইলাম, হবে তিনবেলা খাওয়া? তিন তালাক তিন তোহরে দিতে হবে, তাই না? এটা তো কোরআনের বিধান। আপনি বলেন একসঙ্গে ভাত তো আসে, বললে আমি তিনবার খাইলাম, হবে? দুর্বলতা তাও জমিকে হাড়ি ভাঙবেন, বাট শিখে দেখিতে লাগছে। পাঁচ অক্ত সালাত আদায় করতে পাঁচবার একসঙ্গে পড়লে হবে? আপনি ফজরের সময় বললে আমি আল্লাহ মাজুর মানুষ, এই ফজরের সময় তোমার পাঁচ অক্ত পড়ে দিলাম, হবে? আর এই বেটার তালাক দেবে একসঙ্গে একদিনে এক যা বসে, এরপর ওটাও জায়েজ করার জন্য আবার হিল্লা করার আর এক মিথ্যা ঢাকতে গিয়ে আর দশটা মিথ্যা ঘাড়ে দিয়ে হয়েছে। কেউ মোহরানো দেয় না, আল্লাহ বলছে তোমরা মোহরানো দেওয়া ফরজ মনে করে, আর আমরা অনুবাদ করতে তফসিরে কি মোহরানো দেওয়া হলে নেহলা, খুশি মনে। আরে বেটা খুশি নাকি ওটা, ওটা ফরজ, স্বামীকে তার স্ত্রীকে মোহরানো দিতেই হবে। এই ফরজের অনুবাদ খুশি মনে করাতেই আজকে মোহরানোর দেশটা আউট হয়ে গেছে। খালি মোহরানো খালি লিখে রাখা হয়, মরার সময় বলে মাফ করে দাও, মোহর দিতে হয় না। ফলে এদেশে সংক্ষিপ্ত সমাজে সব বলা যায় না, হঠাৎ খেয়াল হয়ে গেল তাই বললাম, কারণ আমাদের মা বন্ধু আশেপাশে তারা শুনছে নারী জাতির উপরে জুলুম করা ধর্মের নামে করা হচ্ছে, কোরআন হাদিস ব্যাখ্যা করে। এগুলো থেকে বাঁচতে গেলে আপনাকে অবশ্যই কোরআন এবং হাদিসের অনুসারী হতে হবে, অবশ্যই আপনাকে আহলুল হাদিস হতে হবে। আহলুল হাদিস হওয়া ছাড়া কোনো মুক্তি নাই, এটা কোনো ফেরকা নয়, এটা একটা আন্দোলন, এটা দাওয়াত। এই দাওয়াত নিয়ে সকল মানুষের কাছে আমরা দাওয়াত নিয়ে যাচ্ছি, দয়া করে আমাদেরকে ফেরকা ভাববেন না, আমাদেরকে সংস্কারবাদী একটা দাওয়াত মনে করবেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দিক। আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।